الله أكبر الله أكبر যে আমরা একটি বিল্ডিং বানান বা সবাই তো বানান আলহামদুলিল্লাহ, আমরা মোবাইল ব্যবহার করি, মাইক ব্যবহার করি, নিয়মা এটা বিদাত না, এটা হচ্ছে শাব্দিক অর্থগত দিক দিয়ে বিদাত, কিন্তু শরীর পরিভাষায় এটা বিদাত না। শরীর পরিভাষায় বিদাত হয় আমল যদি আপনি নতুন করে করেন, যে আমল আল্লাহ করেননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরাম করেননি, আর আপনি করলেন, তাহলে তার মানে হচ্ছে এটা হলো বিদাত, আর এটি হলো পরিত্যাজ্য বৈরামার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে নাই আপনি বানালেন, আমরা জানি এই দিন পরিপূর্ণ। আল্লাহ নিজে বলেছেন সূরে মায়েদার 3 নম্বর আয়াতে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তো আপনারা কি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন পরিপূর্ণ কিনা? যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন পরিপূর্ণ না হতো তাহলে আমরা কিছু বাড়াতে পারতাম, কেউ যদি বলে না পরিপূর্ণ না আমরা কিছু বাড়াই, তাহলে এটা কি হবে? তাহলে সে কি করলো, আল্লাহর দিন যে পরিপূর্ণ এটা অস্বীকার করলো। অথচ আল্লাহ নিজেই বলেছেন আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, বলেন আলহামদুলিল্লাহ আমাদের দিন পরিপূর্ণ, দিনে কিছু সংযোজন করারও নেই, দিন থেকে কিছু বাদ দেওয়ারও নেই। তাই মিলাদ মাহফিল নতুন একটি আবিষ্কার, আস্তাগফিরুল্লাহ আল আযীম। তাই কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে অস্বীকার করে তাহলে তার মানে সে আল্লাহর কালামকে অস্বীকার করলো, আল্লাহর কালামকে, আল্লাহর কথাকে অস্বীকার করলো। আল্লাহ নিজে বলেছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজ তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ, বৈরামার। অন্যদিকে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত ইবাদত না, কে যদি নবীকে ভালো না বাসে সে মুমিন হবে? তাই নবীর প্রতি মহব্বত এটা ইবাদত, যেহেতু মাহফিলে মিলাদ এটা ইবাদত হিসেবে তারা করে, তাই এটা নিজেদের পক্ষ থেকে ইবাদত একটা সংযোজন করলো, কারণ নবীর মহব্বতকে সামনে রেখে করছে। তাই কোন ইবাদত আমরা নিজেদের পক্ষ থেকে আবিষ্কার করতে পারি না বা করতে পারি না? আপনি হয়তো বলবেন কি বলেন ভাই, চুপ, অনেক লোক করে, কোটি কোটি মানুষ করে, তো আমরা করবো না কেন? আপনারা বর্তমানে দেখেছেন এই বৎসর বিভিন্ন জায়গায় আল্লাহ নাফরমানি, এক তো আকীদাগত নাফরমানি আর একটা আমলিগত নাফরমানি। ওই জায়গায় কেউ কেউ তো এরকম মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যখন মাহফিল করে মিলাদ মাহফিল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এখানে চলে আসে, আসে না এরকম আকীদা বলে উঠো জি নবী জি আ গয়ে বালাগাল মুলা বলে না, যদি আল্লাহ নবী আসেন তাহলে এখন কিনে আসবেন, তিনি আগে আসবেন, তখন সে কিরকম এখন তার তাকে দেখে কখন বসে থাকলো, সে কিরকম বুঝলো সে এসেছেন? তো আজকে দেখছি একজন একজন লোক বলছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখেছেন ইমানের অবস্থায় আর ইমানের অবস্থায় মারা গেছেন, ওরা সবাইকে সাহাবা। এখন ওরা বলছে নবী জি এসে গেছেন, তো বলবে নবীর নবীকে দেখলাম, হ্যাঁ বলে নবীকে দেখছি, তাহলে ওকে বলতে হবে তুমি সাহাবি, বলবে তুমি সাহাবি, তুমি যদি বলো বর্তমানে আমরা স্বচক্ষে কেউ দেখবো না, কেউ দেখবে না, কেয়ামত পর্যন্ত কেউ দেখবে না, জিন্দা অবস্থায় স্বপ্ন যুগের পথ মৌজুদ আলহামদুলিল্লাহ। যারা দেখেছেন স্বপ্ন যুগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন, তারা বাস্তবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি দেখে থাকলে তারা বাস্তবই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন আলহামদুলিল্লাহ, কারণ শয়তান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করতে পারে না, মাশাআল্লাহ।